লুঙ্গাই গাওড়া ব্রিজ পৌঁছা পাতা বাবা জানান, লুঙ্গাই গাওড়া ব্রিজ পৌঁছা পাতা বাবা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান, লুঙ্গাই গাওড়া ব্রিজ পৌঁছা পাতা বাবা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান। ও চপিন ওয়াই দশপে দরওয়াজে ন মাতবি, ও চপিন ওয়াই দশপে দরওয়াজে ন মাতবি, ও চপিন ওয়াই দশপে দরওয়াজে ন মাতবি, তোরে দিস মা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান, লুঙ্গাই গাওড়া ব্রিজ পৌঁছা পাতা বাবা জানান, লুঙ্গাই গাওড়া ব্রিজ পৌঁছা পাতা বাবা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান। আগ বক্তির সুচি পুরো নুকে মুসাই নাকি দু, আগ বক্তির সুচি পুরো নুকে মুসাই নাকি দু, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান, লুঙ্গাই গাওড়া ব্রিজ পৌঁছা পাতা বাবা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান। চিলাব টোলে কামর বন সারা বাগ বর্গ সামলাস্তে, চিলাব টোলে কামর বন সারা বাগ বর্গ সামলাস্তে, গানা কর সাবা জানান, ওসকা বেগম হাসকা গানা কর সাবা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান, লুঙ্গাই গাওড়া ব্রিজ পৌঁছা পাতা বাবা জানান, লুঙ্গাই গাওড়া ব্রিজ পৌঁছা পাতা বাবা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান। কাজ কুল পুলাস কে গর জমি টুলা নাড়ে রাবাড়ি, কাজ কুল পুলাস কে গর জমি টুলা নাড়ে রাবাড়ি, চিতালে পুরু গানা কাবি নাকড়ি কিসা জানান, চিতালে পুরু গানা কাবি নাকড়ি কিসা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান, লুঙ্গাই গাওড়া ব্রিজ পৌঁছা পাতা বাবা জানান, দৌদাই পো পাজল দেখড়া মাতা আমেরিকা জানান, خدای په پنزل دکړه ماتا امریکا جنانا زمه پوهر یو مو جهید عمرای دوبار لرم زمه پوهر یو مو جهید عمرای دوبار لرم چې ماتا وی بهر مغرور د دې دنیا جنانا چې ماتا وی بهر مغرور د دې دنیا جانانا دا خدای پو پازل دکڑا ماتا امریکا جانانا لونگئی کا گوڑا برید پہنچا پاتا واوا جانانا لونگئی کا گوڑا برید پہنچا پاتا واوا جانانا دا خدای پو پازل دکڑا ماتا دا خدای په پازل دکړه ماتا امریکا جانانا دا لیوانی نه مات وطن ته چې پزور غلین دا لیوانی نه مات وطن ته چې پزور غلین اوسې پزور بسم کانن وی کاسا جانانا اوسی پوزور بسم کانن وی کاسا با جانانا دخدای پو پازل دکڑا ماتا امریکا جانانا لونگئی کا گوڑا برید پوچا پتا واوا جانانا لونگئی کا گوڑا برید پوچا پتا واوا جانانا دا خدای په پازل دکړه ماتا امریکا جانانا دا خدای په پازل دکړه ماتا امریکا جانانا دا خدای په پازل